بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين، ومن سار على نهجه واستنى بسنته إلى يوم الدين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. ولو أنا كتبنا عليهم أن اقتلوا أنفسكم أو اخرجوا من دياركم ما فعلوه إلا قليل منهم ولو أنهم فعلوا ما يوعظون به لكان خيرا لهم وأشد تثبيتا. الله سبحانه وتعالى رحيق رباني أدي هم كشور تمن الله بامه جمتشا فرض كربينما ميغوتا تمن الله بامه أمر كربينما أن يقتلوا أنفسكم tiyabamihun tiyabamihunga nafsata qatul qurashe abi khuruju min diyarikum nata tiyabamihunga rattakun tiyabamihun nikunnaashe ma fa'aluhu illa qalilun minhum emihun ekan nukurihe emihunga terem madubayaku menuvi walau annahum ma fa'alu walau annahum fa'alu ma yu'aduna bih adi ebamihun ebamihunna nasehe deunu kantatta kurinama lakana khairan lahum egon ebamihunan heo egen vihe wa ashadda tathbita adi allahu gumauga sabitu umuge gotun ebamihun egoi baruga degen vihe. Allah subhanahu wa ta'ala wahi kurabani ebamihun ga macchen ebahi munafiqun emihunna amuru kurawunu nama ti ebamihun ga nafsuda ti ebamihun qatlu qurashe adi ti ebamihun ga rattakun nikunnaashe migotan Allah subhanahu wa ta'ala ebamna amuru kurawi namaves bayakumihunne kuri warmadu bayake kuri higina mihunnu kuri he ege maane ki Allah subhanahu wa ta'ala ge amuru fula tabavihi warmadu bayake tabavihi warmadu bayake migotan Allah subhanahu wa ta'ala angawah mani kalanga amuru fula tabaveto ege yamid dohuga eggota kabbes Allah subhanahu wa ta'ala ge risalatin nufura mihunna besama migotan Allah amuru kurawane migotan Allah amuru kurawane tiyabamihun narakayak gosfum maalash etanun warmadu bayako ekan qurani narakay fummal mattaka duwwa gannane war madu bayak e narakaya diw mattaka e duwwa gan mihun Allah subhanahu wa ta'ala swarga waddawan sababaki Allah ge amru fulang mihun kiyaman terikan ada kurima egen dalil koddeni e ba mihun gatan Allah ge risalatu fori nama e mihun kiyaman gati he adi narakaya nugos etanga madu koggen tibi mihun e mihun Allah narakaya waddawane egen dalil koddeni e mihun ge gatan Allah ge risalatu ayana makabulen nukuri he mihun ne duniyega migotabes mi hama efadan Allah subhanahu wa ta'ala ebami hunna mifadan amru kuri namaves waram madubaye ke ekan kurihi ginami hun nukurihe Allah ga amru fulu tanfizan nukurihe Allah ga amru fulaka kiyaman terisan adaen nukurihe ginami hunne Allah subhanahu wa ta'ala wahi kurabani ebami hunna nasihe deunu kantatten ebami hun kuri nama ebahi Allah subhanahu wa ta'ala ge sharwa tabaun tabawi nama ebami hun Allah ge amru fulutaka kiyaman gane Rasulullah sallallahu alaihi wasallam ge bas fuluta tanfiz kurinama kade ge fana tabawi nama e goin e ba mi hunna heo gen wi he e goin e ba mi hunna heo gen wi he adi timan Allah e ba mi hunna timan Allah ge hadratun bodu gen wa ajure bes de wi mu he wa idhal la atainahum min ladunna ajran azima adi bodu gen wa ajure timan Allah e ba mi hunna de wi mu he ekan kurinama wala hadainahum siratan mustaqima adi sihidaa veggen wa magatti man Allah ebami hunan hidayat dekkevi ebami hunan en nasiha deunu kantattan ebami hun kurinama alugon men mi dua kurani hidina siratal mustaqim etafharaku takrar ko riyad walu namata hu alugon men mi dua kurani hidina siratal mustaqim siratal ladina an'amta alaihim ebaygge macchan iba Allah ni'mal levvi mi hunge magu dakkawan deve alamenna sihidaa veggen wa maga hidayat dakkawan deve e maga kiye iba Allah e baygge macchan niyamal levvi mi hunge mage e duwa algon me mikurani Allah wa hi kurawani Allah subhanahu wa ta'ala nasihat terivi khantatta kiti qur'anu ge zariyan ad rasulullah sallallahu alaihi wasallam kade ge fanu ge sunnatu ge zariyan mistakunna e nasihat deunu khantatta kurinama e sida wege ma magatti man Allah hidayat dekkevi mo e den Allah wa hi kurawani wa man yuti'i Allah war rasula khulasa خلاصة الله محي قرباني ومن يطع الله والرسول الله رأيك لانك رسولا كي من تلك أداء كرميهن دناشة فأولئك مع الذين أنعم الله عليهم إباميهن واهشي إبايق مجن الله سبحانه وتعالى نيهم اللب بميهن نائكوغا دعا مكراني الغنم إبايق مجن نيهم اللب بميهن كما قدك আল্লাহ বাহি কুরবানি আল্লাহ শাহ কালাঙ্গ রাসূলা কিয়ামান তেরিকং আদা করে মি হুননে বা হুশি আল্লাহ বাইগে মাচ্চেন নিয়মাই লেব্বি মি হুননা একুগা এ নিয়মাই লেব্বি মি হুননা কি কবা আল্লাহ বাহি কুরবানি মিনান নাবিয়িনা ই নাবিয়ুননা ওয়াস সিদ্দিকিন আদি সিদ্দিকুননা ওয়াস শুহাদা ই শাহীদুননা ওয়াস সালিহিন আদি সালিহুননা ওয়া হাসুনা উলাইকা রাফীকা আদি রাহমাতেরি রহমাতেরিকং আদা করা বাইগে গতং কিহা হেওয়েগেম বা বাইং হে এবামি হুননাকি রহমাতের বেবে বাইকে গতুং কিহা রঙ্গল একবরেন তাকিং হে ই এবামি হুন না হুগা বা হুশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শা একলাঙ্গ রাসূলা কিয়ামান তেরিকং আদা কো ফি মিহায়ে এবহি কুরআন আ সুন্নাতা ফুরি হামে তাবাবি মিহা এ না গতি এমাগু এমাগা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিদায়াত দাক্কাওয়ানি কুরআন আ সুন্নাতা তাবাবি মিহা আলগোনমেন কিতামমে দুয়াং আলগোনমেন কুরি কামু গবিয়াস কুরআন আ সুন্নাতাং আলগোনমেন তাবান ওয়া হা হিদাকু এমাগেন আলগোনমেন কান্নু ফেন্না এমাগেন আলগোনমেন কান্নু ফেন্নানে নিয়মাইল লেবি মি হুঙ্গা মাগেন নুফেন্নানে আল্লাহ কি জবাব আলগোনমেন নাঙ্গে দেবানি আল্লাহ শাহ ইতালাঙ্গে রাসূলা কিয়ামান তেরিকং আদা কফি মিহা এমি হুঙ্গা মাগাং হিদা ইলিবেন কান কাশাওয়ারে না এমি হুন্না হুগে গিয়া আমি দহুগে এনা বাহুশি নবিয়ুন না সিদ্দিকুন না শাহীদুন না সালিহুন না হুগে এনা বাহুশি আদি এই রহমত তেরম গতুম পর রাঙ্গাল বাইকে এবামি হুন্না রহমত তেরম মাসাই কুরাতে এবং হুন্না রহমত তের বেবেনি গিয়ামে দোহুগা আল্লাহ রায় কানাং রাসূলা কিয়ামান তের কিনা দাকো ফিনামায়ে আল্লাহ বাই কুরবানি যালিকাল ফাদল মিনাল্লাহি এই আল্লাহ সুবহান ওয়া তাআলা গে হযরতুম বা ধর্মায়কে আল্লাহ রায় কানাং রাসূলা কিয়ামান তের বিমা এবামি হুঙ্গা মাকান হিদায়াত দেখকেউ আদি এবামি হুঙ্গা ই এবাই গে একবারিন কামুগা লেবউ এই আল্লাহ সুবহান ওয়া তাআলা গে হযরতুম বা ধর্মায়কে ওয়াকাফা বিল্লাহি আলিমা দেনওডিগেম বা ফরাতে গতুম আল্লাহ ফুদে ইসলাম কুরআন আমলতা দেনওডিগেম বা ফরাতকং আল্লাহ ফুদে একলাঙ্গে দেনওডিগেম বে হুরিহা এমমেন কুরআন আমলতা হুরিহা এমমেন গে হিতুগা বা কান্ত তাকা দান দে একলাঙ্গে দেনওডিগেম বে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এ ইমাম বে জামিস্তাকুননে খুযু হিযরাকুম তিবামিহুম তিবামিহুম রাক্কাতের কান লিবিগান নারে ফামফিরু সুবাতিন আও ইনফিরু জামিআ আই তিবামিহুম ওয়াকি ওয়াকি জামাআত তাকা জিহাদান নিকুননারে নুয়াতা ইল্লাশকারে গে গতুগা তিবামিহুম জিহাদান নিকুননারে মিতাঙ্গ মুরাদ কি তিয়াবামিহুম তিয়াবামিহুম গে রাক্কাতের কান দিবি গান্নারে এগে মুরাদ কি থাকিয়ারে নেতি বেস তিয়াবামিহুম জিহাদান নিকুন্নাশ হাতিয়ারে নেতি তিয়াবামিহুম জিহাদান নিকুন্নারে আদি জিহাদ গে ময়দান গে এমমেহা সবাব তাহিগ গে তিয়াবামিহুম কিফাশে তিয়াবামিহুম নাকি মুমিনুম কামু গওয়াতিয়ে তিয়াবামিহুম গত কবস হাতিয়ারুম গাফিল বেগে নতিবেহে হাতিয়ারুম গাফিল বেগে নতিবেহে খাউফ গে নামাজ বেস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শারউ কুরা বাফাবে এহেন নামাজ এ নামাজ গে বেস হাতিয়ারু হিফাগেন থিবুমাং আমর কুরা বাফাবে হাতিয়ারু হিফাগেন থিবুমাং আমর কুরা বাফাবে এই মুসলিমুন কামু গানু আতা মুমিনুন কামু গাওয়াতি সাবাবু গানু হিফা দু কল্লুম মানা কুরা বাফা সাবাবু গানু নহিফুম মানি মানা কুরা বাফা সাবাবু গা হিফাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমর কুরা বাফানি এবাহি হাতিয়ারু হুরেগেন তিয়াবামি জিহাদ কুরারে হাতিয়ারু নেতিয়া দুশমনুনা পরিমাতিনু লাশে দেন আল্লাহে কুরবানি উনাফিউ গে ওয়াহাকা ফা ইন্না মিনকুম লামান লাইয়ুবাত্তিআন্না ফা ইন আসাবাতকুম মুসীবাতুন ক্বালা ক্বাদ আনআমা আল্লাহু আলাইয়া ইয লাম আকুম মাআহুম শাহীদা তিয়াবামি হুঙ্গে তেরেম বে জিহাদ ফাহজ্জে হে মিহুন তাকে জিহাদ ফাহজ্জে হে বায়কুয়ে তিয়াবামি হুন মুসীবাতে জিহে হিন্দুগা এবাহি হাঙ্গুরামা গে ময়দান গো তিয়াবামি হুন মুসীবাতে জিহে হিন্দুগা এ ফাহজ্জে হে মিহুন বুনেতে সিমান্নেন আল্লাহু নিয়মাল লাফিয়ে এই এমি হুন নাই হুগা নুইতি এমি হুন বালা বালা জেহুন মুসিবা ও দোয়া গুরামাগা মুসলিমুন নবর বড় মুসিবাতে জেহুন ওর বড় মুসিবাতে জেহুন এই মুনাফিকুম মারং ফাক এমি হুন নুনি কুমা উনি ইত্যাদি বায়া কুনি কই এমি হুন বাস এম ফাহমুন আমরা লাফ আই জিহাদ দু কল লাফ আই এমি হুন মারং ফাক করি এমি হুন ফাক ফাবুনি তিমান নামে আল্লাহ নি মাইল লাফি কি হা বড় রহমাতেন হে এমি হুন নায়ক তিমান নামে নু এহনো নাতি হুন নামে বেসে তাঙ্গা মারু গেন দিয়াই হে এমি হুম মিবরানি মুসলিমুন মুসিবাত জে হিন্দু কদ আনআম আল্লাহু আলাইয়া আহার মিন আল্লাহু নিমাল লাফিয়ে আহার মিন এমি হুন্না একুগা নুমুগ সাবাব ওয়ালা ইন আসাবাকুম ফাদলুম মিন আল্লাহি লা ইয়াকুলান্না কা আল্লাম তাকুম বাইনাকুম ওয়া বাইনাহু মাওয়াদাতুন লিয়া লাইতানি কুনতু মাআহুম ফাআফুজ ফাউজান আযীমা আদি আল্লাহু কি হযরতুম ফাদলুমান তাবির কামে মুসলিমুন লিবে হিন্দু এবাহি গানিমা গানিমা তাকে লিবে হিন্দু গায় এমি হুম বনেতে সুবহানাল্লাহ আহার বেন না এমি হুম গদেমে দুগা একবার খং অন্য মাকি হারাং গাল হে এমি হুম না হুগ আহার বেন মিয়া দুই নামা বরাবড় কামিয়াব কুন আহার বেন কামিয়াব হুই হে আহার বেন বেসে গানিমা মুদাতা লিবুনি হে এ মুনাফিক ফাল ইউকাতিল ফি সাবিলিল্লাহিল লাযীনা ইয়াশরুনাল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ ওয়া মান ইউকাতিল ফি সাবিলিল্লাহি ফায়ুকতাল আও ইয়াগলিব ফাসাউফা নুতিহি আজরান আযীমা জিহাদু গবাহাকাতান আল্লাহু মি আয়াত তাহুগা mi baawale bani Allah ga ma go han qurama qurahu shikame kombayaka alladina yashruna alhayata ad-dunya bil akhirah ay akhirah bikalafa ad-dunya gaimmi hunna akhirah bikalafa ad-dunya gaimmi hunna han qurama qurashe bahi dunyan iskandin kafarunna emi naha qurama qurashe waman yuqatil fi sabilillah Allah ma go han qurama qurami hun fayuqtal aw yaghlib ena shahidu wi namaves adi kafarun ma chagada wi namaves timan Allah e emihaka bodu wegemwa ajur devwa hushine ena shahidu egen de shahidu engos sedi esor wege matire maqame na hasil kuri adi gadavegen fina bodavegen wa kanima en hasil kogin ena ayi de gotum bes faada de kolum bes faada mu'minunna ei hangurama ge maadanu ge shahidu ejjenama sor wege matire daraja tan ena yoti libifa adi ena kamiyab ejjenama nata kafarun ma chagadavegen fina ma bodu kanima mudatakin ena libigen edi ayi وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والبلدان الذين يقولون تبامن تيتبكين وفاه لا تقاتلون في سبيل الله تبامن اللهم جهاد نكرته نكرني كيف بغن هي والمستضعفين من الرجال والمستضعفين من الرجال والنساء والبلدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا بلكشميهن فرهنون قترن بلكشميهن أدي أنهنون أدي كركدين أبيهن دعا كرتي الله سبحانه وتعالى أميهن كان الجهاد كرمك بار كلدان كامل e kuladana kan ebami hunna netumuge sababun ebami hun dua kurate allah e hadda burkuras kala koe akhrijna min hadhihi alqaryati adh-dhalimi ahluha mirahum alamen nirwande mirahuge ahluwerin aniyaveri kamugawa mirahuge ahluwerin naki ei aniyaveri bayke mirahum alamen nirwande e makkai e bagutu waj'al lana min ladunka waliyan waj'al lana min ladunka nasira adiba allah ghadatun alamanna madad wariya kulawande waj'al lana min ladunka nasira adi harmanna nasru dena faratin iba allah ghadatun lawande ebahi harminge faratun mu'minun mujahidun tahiggotu ga lawande emihun harmen bes difa kura kafarun ge kibain harmen bes difa kurane mujahidun takel lawande alladina amanu yuqatiluna fi sabilillah اللهم ايمان بميهم اميهم اللهم غاه غرام قرته والذين كفروا يقاتلون في سبيل الطاغوت ادي كفروا اميهم طاغوت غمغا اميهم غرام قرته طاغوت غمغا ابي اميهم غ قبيله دفاع قرمتكا نوت دنيا اتكا دنياوي كوم مس ادم اتكا حسب نسب حمايه قرمتكا ابي اميهم جهاد غرام قرته فقاتلوا اولياء الشيطان ان كيد الشيطان كان ضعيفا تبامهم شيطانا گ ولی ورینا ہنگرام قراش ار ولی ورین بہ دیبیکا اللہ گ ولی ورینا شیطانا گ ولی ورین اللہ وحی قربانی شیطانا گ ولی ورینا تبامهم ہنگرام قراش ان كيد الشيطان كان ضعيفا ہم کرون شیطانا گ مکر کی ای بری کر ہچک ایھا گ دچن نونے ای ایھا گ دچن نونے ای شیطانا گ مکر کی ای ألم تر إلى الذين قيل لهم كفوا أيديكم وأقيموا الصلاة وآتوا الزكاة فلما كتب عليهم القتال إذا فريق منهم يخشون الناس كخشية الله أو أشد خشية كذلك فان دكي ودان نغنوان هي إباميهم أميهن نبنون هندو كفوا أيديكم مدو مدو هتي بيش أيتا باند لانهم مدو مدو تبيره وأقيموا الصلاة وآتوا الزكاة أليت إباميهن ما دقائم قرآن زكاة ديش emi har mi vigota ki momenun ga teren bayaku emi hum mi edeni allah ga rasula ay allah ga rasula ay har mi ga macha balar nikan emi hum ani averi wani makka ga mushrikun har men nan ale jihad kurmu ga hudda debba ballash kale ga fano ale har men nan jihad kurmu ga hudda debba fi har men ko jihad kun emi hum natta na allah ga mawla jihad mi hum mi jihad odi allah baba ay nulawa jihad odi baba ay nulawa mi hum mi hama edeni allah ga rasula ay jihad aharmange macha fardu ko debuma allah hazrat danna ma deish allah ekorni hatti be rhe mad madu hatti be rhe miun keten no kore mi homi punani aharm ko cha jihad ba wala ban nam ki haran galo ayye baqara surat allah kutiba alayk baqara surat ga wahyi qurbani allah subhanahu wa taala ei hangurama fardu qurbuna ayat kutiba alaykumul qital wa huwa kurhul lakum ei ayatun hangurama fardu hangurama fardu imami mi kihne ألم تر إلى الذين قيل لهم كفوا أيديكم كيف أنت كيودانو كنوان هي باميهم أميهم بنونة تي باميهم مدون هتي بيشة aitta banduko gen hetti bere dushmanu na hangura makurang hen ulene kamene ti ham madung ti beshe wa aqimu ssalata namadu qaim kollagen zakat digin hetti beshe den mi wota ki falamma kutiba alaihimul qital emi hunga macca hangurama baawale hunu hinduga ida fariqum minhum yakhshawna an-nasa ka khashyatillahi aw ashadda khashya ege teram bayakum hum mistahun ter biru mistahun deke biruganam farafi allah deke biruganna fadain nuwata evuran bes boda nuwata evuran bes boda mistahun deke birugan fi evagum biru hi tabadej e munafiqun emi hum me bigota ki allah ge rasula ge hadar ari hum ni eduni hangurama baawale hangurama farbu kuram hama kuremunu kuremune ma bigo emmi ehen degan rasulullah sa hadisul quran tiya ba mi hunnang allah ya farbu shar unu kurabba kamet ye bayani hum amillan ne de re shar kurabuma e yakashi gem vet ye bayani mu nu amra nu mu nu amra la fiya fa fa riwan mu nu amra la fiya fa fa riwan ehin kam ti ye bayani hum magina sual tan nu kurare magina sual tan nu kurare kuri gem hum wes hala ko gem de sual ta ho ge sababun ne ti ye bayani hum magina idun tan ne de she e sababa ki allah kam fard kurabba fi den ti ye bayani na wajib ye hisabun ne hisabun wajib ye waragina kan ta rasulullah sallallahu alaihi wasallam du kurabba fa ve wajib ye dan kam birum wajib dana kama birhulun ei ummatuge mihuna kannu kurai dana kama ei nu wajib kurabum fa allah subhanahu wa taala wajib kurama fa den kan du kulla fi fa fa riwan egotun allah ge rasul ta rawi namaz jamaat kurabum bas du kulla fi wajib dana thi sababaki wahi ba wale zamanu ga sahabe kalum kama kadahi thi wada gen finam ekan sharu kurabum kashi gen allah subhanahu wa taala wajib kurabum kashi gen ve wajib jenam ista kuna unda kuwane kan ada ko en ben kali fan tin re jamaat ko kurab wa fa denni ko wada nu ganna jamaat ko e namaz kurab kurab maka asabe kan sawal kurab hadis kurab ani eti ba men waccan e namaz fard wa dan kam birun ne ikum wada nu wada kum me kas e kali fan hadis kurab te ba men magina sawal to kurab na hadare eni hama karun kuri ge mista kum sala ko gen de is sawal gina kurum ge sababun ne wa qalu den mi bunani ibunati wa qalu rabbana lima katabta alaina alqital ehadawras kala ko ekivegen healamange machatti hangurama fardu kurabi laula akhartana ila ajalin qaribin kuda wagutu kolakan adi las kollinama ki harangalo he kuda wagutu kolakan las kollinama ki harangalo he kul khalifan idalwa he mata dunya qalil duniyege samana ki madu eti kolake ma gina ichchen nu nei duniyege faida ki iha gina ichchen nu war kuda ichche kuda eti kolake والآخرت خير لمن اتقى ادي تقوى ميهكن اخر ما هي وگن وے ادو ہٹ کما سے قرار ہے ولا تظلمون فتيلا زردگ می مروست دی بامی نن انیا وری نو وے نے کلو عمل گ جزا دی وے نے تی بامی نن ادی پرن بس گنا اخلاص تر کم گ اخلاص تر کم نسبت کم اکما کو نو با کم گ سزا ہیں اللہ نو دیوانے اکما کا ایورم منوی نامی ہے صاحب تے میرے پر کلاں تے کول دیکھو ایت دین سوال kudakudin nakanne tema bodu kame dekama kudakudin ves nuane hen asuti ve ekat tindu aswanden muslim makawah kan dakkai muslim makawah kan dakkai tivegen nuane den kudakudin nakanne ma bodu kame dekama ku tarbiyatun tarbiyat libigan nan jihena islami hukum takun tarbiyat libigan nan jihena kudakudin ves ai tim mana daraja kamange otti siddhi kunna jehigen ai allah ge mago shahid wa mi hun hangurama ge maadan hangurama ge maadan qur'anu ge shahidun muli mulin bes hangurama ge maadan ge shahid wa mi hunna shahidun ge den hadis ulu tahu ge hori bayen ehem shahidun ge wa hakka besati ekama ko mi hunna den daraja tafatuan yanna dinisa suratuga shahidun ge bay wa hakata kudakujja kudakudina kanu de jihad kudakudina ka jihad wajib enno kudakudina kanu de wen jihad ka fanara harnu ani henu de wen jihad ka ekam kasabe ka kudakudin wesda war masai kore jihad Abdullah ibn Umar was war masai kore vi uhudhan gurama edima wes henna wes uhudhan gurama ka wes rasulullah sallam qabul henno kore vi ei umru hamanwati den handak wa gurama fanara har we fahuri handak wa gurama qabul kore vi Umar ibn Abi Waqqas ei Sa'd ibn Abi Waqqas ke kokkoe ei ku rasulullah sallallahu alaihi wasallam istakun ashabe kun mujahin takabbel le wir e ku jafi mi hun geni we wada filahu nege vesmiha ka kuda kujjen ehn nam bayeng il meri vidal ve kujja kuda kujjege wada ga siru siru hangurama wada ga e sa hangurama ka shahid ve kujja il meri bayang ko fonani allah allah badalu ma shau goriwa kudinge listo ga shau goriwa fila awlo ga dharu me kujja ga wah ka ve bayang ko fa siru siru allah ga rasulan nos engi wada ga ti shau gori kan hori war eri heo kan datta kan eru ge ei jihad uga mativer kan kalifan bayan kore ma kuda kudin ves ekama shau gori gende kuda kudin ves ekama shau gori gende kurevene darifulu ege idikolo ati misaka yang hemmiha ge dariyaka indefa reno ko bari kuriyakas yang hemmiha mudda enwa ehama inkamatta ka enaga mamma haram ba anghi ku jaka amene kori eku jage bhare mamma eku jage mamma hama inkamatta ka eku jage mamma e fir himmihan haram ba ehna mes mihaka anghena ka kaane kori ang hemmiha ge ehen darin tibi ang hen darin yang himmiha bari koffa reenu ko bari koffia enage don dari halal wale aa mai ekeche eho tibuni kine ena haram ba ei qur'an ko allah ai qur'an fani wala tankihu ma nakaha aba'ukum illa ma qad salaf tibamihun kaven nukurar tibamihun ge bappain kaven kurami hunna en kuri ge befoy godem maaf kura hukum am ge korinde maaf Allah Qur'anu ge wahi kurala wani nisa suratu ga ama mi suratu ga kuri ge bayan behin gajje ena hudden wala bappa hudden wala ena ge darinna kan hudden wala ei tangane sharte koffae e tangane nge be sharte koffae re kurmen nu kurmen nge tanga sharte koffae ane tanga be sharte koffae ge mane ki e tanga wes e kan oin nama sharte wi he sire miha ang himiha gona dondariya ka an kurmu ge ben sharte ami ta gune sharte ge mane ki hama mutlaqan e hudde nu ne sai sai e aslu rahmatuke malaike bekal nuannani faruga surai murajjiya faruga surai behti fa murajjiya tem misaka mezmati goti nota alamare tere goti e akum malaike bekal nu manmanay nu kure in mere midalwane malaike bekal nu rahmatuke malaike bekal nu manmanay nu kure e gota hunna surai mi har denge chingina salaami wani wara unda u kamen e chin salaami gumati a e akun manay nu kurane e hama ekani faruga behette sura ei muradaki faruga behette sura e handana kanwata ihtiram kurma gotum namas komme gotek ganamas faruga sura behette jiya malaike bekan wanna rahmatuge nyoho enwane ai datang misal kanek kotri na kotri gulo dana din veri bae kanek kotri gulo dana fasik bae ko e tane nafiyen no kurane kotri yavana e kotri ye enage ge kotri ye enage ge rangalo mi hage ge rangali nu behettun den en namase ilmeri midalon hama ekane faruga bahatta hurume faruga hama boduko bahatta hurume e rahen wanna e mejem matiga note endu matiga huragen masselenne e sabab ki endu mati huragen wannama rasulullah sallallahu alaihi wasallam farda demi fahuri sura huri farda aisha ke fanam yak hadiya kore farda e kama na huri den riti kama ge sidama ala rasulullah sallallahu alaihi wasallam wadagen kali fana kavis furutam feni wadana ganna namada fette sunen namada ekali fan namada hunnawani ko feni feni wadaya gati eka sura den namada kun wadi wadaya gen hadis ul qurbani mi farda ge mehra sura tatiman kali fan namadun ghafil ko fiye den aishu fan amur qurbi egen bali ha bidu shita ada ege mane ki mi ha ege matiga onna ege ihram kedi e sura huri farda e bidu shita ge dun ege unna ta foto bali hu ge inna ta foto ehmi ma e gotan hunna hurum ei masalen nun ei ಅದನ್ನ ಮೇಜಮತಿ ಮಿಸಾಲಕ ಸ್ಟ್ಯಾಂಡ್ ವೆಚ್ಚಿ ಸಲ್ಲಾಹ ಬೆಹಟ್ಟುಂ ಎಗಮಾನಾಗೆ ಗುಸ್ಫಾನ ಫಾರುಗ ಬೆಹಟ್ಟುಂ ಗಮಾನಾಗೆ ಮಿಹಾಸಾಲಕ ಸ್ಟ್ಯಾಂಡ್ ಅಲ್ಲಾಹ ಬೋಡು ಕೊಬ್ಬಾಂತಾಡ ಅದನ್ನ ಮಿಹರ್ ಮಿಹಂ ಬಾವ್ವಾಫೆ ಮುತ್ಮಕು ಎದೆನ್ ರಂಗಳಿ ಚಿಂದುರುವುಂ ಎನ್ನಮಸ್ ರಹಮತುಗ ಮಲಾಯಕತುಂ ವನು ಮಿಸುವಾಲ ಎ ಫಾರುಗ ಹುರುಂ ಎ ಇಲ್ಮರಿನ ಶರ್ತು ಕುರದಾ ಹುರಿ ಫಾರುಗ ಬೆಹಟ್ಟುಂ ದೆನ್ ಎಗೋತ ಮೇಜಮತಿಗ ಎಗೋತ ಸ್ಟ್ಯಾಂಡ್ ಅಲ್ಲಾಹ ಬೆಹಟ್ಟುಂ ಎಹಿಮೆನಿ ದಾನ ಎಗಮಾನಾಗ ರಕ್ಕಾ ತೆರುವುಂ ಎಗೆನ್ ರಕ್ಕಾ ತೆರುವಾಂಚಿ ನಾಯೆ ಅಮಿ ಹಿತರಾಮ್ ಕುರುಮೆ ಸ್ಟ್ಯಾಂಡ್ ಲ್ಯಾಫ ಐ ಹಮ ಫಾರುಗ ಬೆಹಟ್ಟುಮ ಗೆ ಮಾನಾ ಗೆ ಹಿಂಗಾ ದಾನ ಐ ಹಮ ಹಿತರಾಮ್ ಕುರುಮೆ ಸ್ಟ್ಯಾಂಡ್ ಲ್ಯಾಫ ಬೆಹಟ್ಟನಿ ಯಾ ಮಿಹಾರು ಎಹಮಿ ಹೆಗ್ಗೆ ইমাম শাফি কারিগে হুদ্দা ফিরমিহা বসকান আনে ইমাম শাফি কারিগে হুদ্দা ইমাম শাফি বিদালে ফানি আনে জিনে কগ্গেন মিহার এনা জি মি এহং অং হেনা কাজিনে কগ্গেন আলি বেদারি ফুলাসে না কান করুন হুদ্দা মি বাপ্পান এনা হুদ্দা সওয়াল করুন কি মে কো বেদা লিলা কি দেন নে শরঈ দারিয়ে নোনে না গে শরঈ দারিয়ে নোনে ফমিয়া কাছে এনা মাসি জুমহুরিল বরে বিদালে হারামে den miga bas hake ki ihtimal bas e bahuri em bima rangali nu kurum imam shafi gar huga kure vela rangali nu kurum e ihtimal ban hama ina ke dar yakallahu lebu ka shi gen veta e e bahuri hama dar inu libe mi honna hama dua ko gen me fahuwa go tos dar jibe ba dar in jibe sai ba na bi be ka na sabi eno mi hum bas e bahari hama go tan allah dua ko gen libi fa em ihtimal e bahari ina ke dar yakabum bas rakka teri go taki ka enu kurum den e ka e go takkan tak kurma ki haran ka me ehm mi hegge fani luma ki ei haran ka me kokoyaku kokoyaku yusosifene ebbanda fa demi hunan murade ebbanda fa demi hun misale kam miti viti fa ikakwane ko marale marale fi yusosifene hama ikani qisas no ifani bappa dari fulu marale fi ege ikhtilaf masala ikhtilaf raji go takila fa kore go to mamma is marale nule qiyas ko ko bappa ge macha ei demi hunna kis aslu kujjage ان ثابتوا اكا ابن عباس رضي الله عنه كان قم قميص رسول الله صلى الله عليه وسلم الى الرسغ رسول الله صلى الله عليه وسلم قال تقري قد هلا ما اديو ثم انا لنون اذكروا تشيلوم ثم ريتي ادهني اديو قميص لما كي ما دي هودو قميص فيرينا بيرن كنا هودو قميص এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস উপর ব্যাপারে আবু দাউদের সহিহ রিওয়ায়েতে ইবনে হাদিসুল কুরআন ইউসুফ ইবনে আব্বাস ইবনে রিওয়ায়েতে বা রিওয়ায়েতে হাদিসুল কুরআন ইলবাসু মিন সিয়াবিকুমুল বায়াদ তিয়াবামি হুন তিয়াবামি হেদুন তাহুতরে হুদু হেদুন লাশে ফা ইন্নাহা মিন খাইরি সিয়াবিকুম এই তিয়াবামি হুন নাং মরি এমমে হেও হেদুন ওয়া কাফিনু ফিহা মাউতাকুম আই তিয়াবামি হুতরে মারওয়ামি হুন বাস এগিন কাফুন কুরআশে এবাহি হুদু ফেরাম বড় দিমি হুম গাতা পুরাই দানে আয় কুজ্জা হে ওলা হে আনে হে অনু বাবা কি বাকু জে কামু গাবাঞ্জা বাজে কোন বিয়ে কাছে না কি ফাতু গনা মাদ সহহা এই আমর ইবনু আবি সালামা আমর ইবনু আবি সালামা এ কালি কে ফানো এই গাম গমিস তকুন না নামাজ কো দেবি হাই হার গম এ বি গত কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরিহুং এ নাকে বাপ্পা আই আস তন্নানি তিমান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আড়ো হাফি মে গুরুয়াং এম মেদাসমিহা ইমাম কাদার দেন এমি হুম বেদি রতিমান নাই হুরি গুরুয়াং এম মেদাসমিহা কা দেন তিমান নাকে হেদুম বেস একম কোন না নিবি দে ফা ফাহাত দেন এমি হুম তিমান নাম বরা রীতি হেদুম বেস ফাহাদি শি এমি ইস্তাকম আওয়াশ গমি তিমান নাই ইমাম কাদি এ ইমাম কান সহহা কুড়া কুজ্জাগে হেওনু বা বাকি বা কুজ্জা হেওনু বা বাকি বা কুজ্জা আইতি বেনে কুড়া কুদিন গেতেন হামা বুদ্ধি রাঙ্গাল কুদিন ইসনে ওর কুদিন এ কুদিন গে ফাহাতু গা নামাজ সহহা আমর ইবনু আবি সালামা না আমর ইবনু সালামা আমর ইবনু আবি সালামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দন দারি কালে আমর ইবনু সালামা এই আমর ইবনু সালামা আম্মাকে ফাহাতা কোনো করে আংহেনে আংহেনে গে ইমাম কাম ফিরি হুম নাকা সহায় নু আ এ দে মাসরে নে দাস কো দিন মাটাকা কাহা গান্তা কো গেন আরে তার বিয়া তুগে নু বায়া তার বিয়া তুমি ফির হিং গুজা খেনে বুরু গাড় আরে মাসালে দেন আং হিং গুদিন নুয়ানে ফির হিং নুঙ্গে তেরা বেস গেনেস গেনে বাই মিহুং গেনে আং হিং গুদিন ফির হিং নুঙ্গে তেরে আরে মানা এমি কুজা ফোন মানে আং হিং নুঙ্গে তেরে আদি হে অনু বাবা কিনু আবারুগে কুদিন মিসকিতা নুগেন নাং আং গায় ফতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মিসকিতা দুরু কুরারে তেবে আমি হুঙ্গে কুড়া কুদিনতা এই কুদিন গেছে মারা কিনা মিহুঙ্গে নামাদা গেলুম বা এ ভাই মি হুঙ্গে বাদে আমার কুড়া কুদিন গোয়া গে নামাদা দেন মি কাহলে বাহ কোন বুনানি বেলা বেলা রে মি হুঙ্গে কি আইছে জন্য মেন তার ফুল মিস কিতা গেনা মানা কোরানি মি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবঈদু আসসিবিয়ান আনিল মাসাজিদ তেবে আমি হুঙ্গে কুড়া দারিনতা মিস কিতা দূর কুরা আসে এই কুজ্জা হেওলা হেওনু বা বাকি বা আবার ওইমা কুজ্জা গেন জেন মিসকিতা এহন উনি গেনস কেন আদি কুদিন বাহাতি বা জেন ফাহাত সফগা বড় তিমি হুঙ্গে সাফা কে কুজ্জা বাদ দেয় বেস নোয়ান এ কি তামি হুঙ্গে সাফু বেস মেদু কেন্দে গেঙ্গে দানি কুজ্জা নামাদ হুঙ্গে ফেবে নিকু সাফু নিকু মেঙ্গে বাদ দেগো সে হেন কামে কল্লা ফে বা দে সাফা হুরু কোয়াদ দা গাডিগা এ সাফু বেস মেদু কেন্দে গেঙ্গে দানি ইসাব দানে কামি হুঙ্গে সাজিদা দা গাডিগা এনা বেস গোনা কুরে বাবাই ফারো এ বা দিমাবে হামে কাহা কান্তা এ বহুরি মাসি উন্নবী গে ফার কো আমা মি হাকো এনা কোরে মাতি গে ফোন বান্দ আইন দা কুটা কুজা কই দি এনা ফোন হই পায় এতা গে দেন এনা গে নামাদ বান কি নে গাফিল বেগেন দা নামাদ এন এনা গে আগু বড় ফোন হই পায় মি দানি কুটা কুজা দেন এনা কি নে নামাদ দু কল্লা নি বাই না হিতাং আরান তিমন নামাদ গে হুননা নি বাই কুজা তিমন নামাদ নি মে বার ফেন না নি বাই তিমন না মুলিং এ খিয়াল তো গে নামাদ নি মেন দেন হুননা নি এমি মা একা এবার গো কুটা কুদিন নামাদ এহা আগু বড় হইছে যে মাজবুরি হালতে দু কল্লে নামাদ দে কাম কই ওয়ার কুডা কুদিন গেন গোস গেন ওয়ান মিসকি তাকা ইফাদা সাকারা জাহা কুদিন নে রাঙ্গাল তারবিয়াত কোফা গেগা একু জান নামাজ কুরআন দাস কো দিফা দেন গেন না জেন মিসকি তা নিস্তা হুগে তেরে Thank you. نماز صحوان اينك اورا اين نيوا كوفيا اين اورا نيوا كوفيا نماز صحوان اين نماز اين بارو تشيلي ما فيرين نفس غسر قران مثالك بار فاتلون تشيلي اغن نماز قرون اي شيخ الباني دالت من حرام كان كي بار فاتلون لاغن نماز قرون حرام كان كما بيد علواني شيخ الباني مي غرم گدن ايم بودو علم هري اي دالت من ekom mekas namaz sohawane den namas barochinulang angawafwane barochinulang awrani wa kofia namaz sohawane kenu punewene namaz sohawa takfirina kimista un kafir qur'an kalih kafir kene ki kafir ke takfir fikure khawarijunge fikurenge khawarijunge fikurenge mihun buna gotuga bodo faafa kofia ene ki kafir millatun bayr wa fawa mihe millatun bayr wa fawa mihe naraka ge demi onna ne mihe ei khawarijun ge fikuren e takfirun takfir fikur ekama ko ahlus sunna wal jamaatu ge arihuga mi hunne kafaren wa ne bodo faafa ye kunne misal ka zine ko raabi e bodo faafa kun kafaren wa ne e nawa hushi allah ge mashiyatu ge daruga e haaratu ge tawbaan wa marwajji ai qur'aanu ge ben aayen ekama be egotu inna allah la yaghfiru an yushraka bihi wa yaghfiru ma duna zalika liman yasha amakarun allah subhanahu wa taala ekalange shariy kurwe faafa enu fussawe enun faafata ekalange irada kurwe miyaka fussawe debai ei mashiyatu ge dara banum ge murada ki ekalange irada kurwe miyaka fussawe debani irada kurwe miyaka azab deban ei mashiyatu ge dara gumme punave murada ki allah ge kufur marennu ge ki ebbes riwayaten nen ena ku kafar wa kama kamilna marwejji ka ebbes riwayaten nen waarduen asfa kufur marakama ediwe himbunani kufur marake den narakaage ena digu mudda tegga demi onnaane narakaage digu mudda tegga demi onnaane ei guru arabi bahuga khalid milafzu ei demi otum milafzu e bahuri beenun kofa baawar tantaanga digu mudda tegga demi otum ga maana ga misala qur'aanu allah ay qurbani wa man yaqtulu mu'minan muta'ammidan fajaza'uhu jahannam khalidan fiha mu'minahu gastoga tulu kofi miha dan nare ena narakaage abaduge abada demionnaane tan khalidan neene ekamako evves ilmariya kone vidalwe fe abdullah ibn abbas fiyawa evves sahabiya ko esne vidalwe fe ena tauba vejjiya narakaage demionnaane ke adi tauba nu ivvas ena ki mu'minak kamuga vejjiya ena narakaage demionnaane ke ibn abbas veve kalifan vidalwani demionnaane e kalifan avahare wadaga tumge duas polak kurin kam ruju avi vidalwino onnaane demiye ibn abbas ei sababa ki kitam mi hum mu'minun ge e bahar ga tulu kofa satya kami hum ga tulu kurmi hagri wa rasulullah sallallahu alaihi wasallam ga arimi ti sabitu wa satya kami hum ga tulu kuri mi hagri wa ai ema e adi tauba ji adi khas ko fuhari ken dan tauba nu es es bodo fafen allah ga mashiyatu ga daru ga wa fafen es en mi hagu ga tulu kofi allah ena swarga dema ga shigen ve swarga waddawane komes do ngena manna swarga naraka ga wanas kama yakin ve se hu riha ilmerin ittifaqa masala ga enake mu'minak kamuga vejja swarga wannana kama etanga khalidan ge murada ki diga mudda tegga demi onnana kama mitanga soti khalidan emu emana ga zahar boye ge marwe jamiha ena naraka ge zahar boye be demi onnana mati tanakum fumma ra ge marwe miha ena mati tanakum fumma fumma naraka ge demi onnana ema etanga demi otum ge murada ki ei diga mudda tegga demi otum adiye ben ge dalil evles sahabiyage ale sahabiyage ale ena hangurama ekga zakhamawi ai zakhamwi den ateng hewen nuwi ateng he ono gen ena korali ai uliyas korali ma ena maru ye le mana no gen den e sahabiyan ena huwa fen nako erya ko fennani huwa fen nako fennani e alomiya para riti sifa ekga para riti haya tekga ena mi annani ena kore macha ara miroses da ara riti sifa ekga meri as sura ekga ekam ain moti furaga huga mi en ai furaga halda den sahabi misual kurani ena ya khali ade tir allah kan takure wikinen e den ebar riveti koshe bar riveti kore timan nang allah fa fu sare bi allah ge rasul akum hijura kura ko fa timan namani kam ge sabang allah timan nang fa fu sare bi bi den sahabi den nani khali furu hoti furwani ko chen e em vechi ya den nani timan mi hala ko li ate allah wahi kurabiyati timan allah kali adde bi salamatu ngate ke amil dare kali hala kuri ema ya kali amil fasaya qurash den rasulullah sallallahu alaihi wasallam sahabi hindun wadagin ewahaka kiya devima allah ge rasulah hini warna kurawafa vidalwani hadis kurawani allahumma fali yadayhi faghfir hada rasulah ko enage atadvis faafa musa de bande ema murada ki ei ena janaza ras kurawena enage macha janaza ras kurawena ebbe silmi rekone vidalwafa enage macha janaza en kurawena ehna mes rasul gohuri bodu mihanu kurarena janaza ei darani verinna ve samay gotan hukumati bodu mihanu kurashe বড় মিহা নকুরা আসে এফাদা কান্তত্তাহ কোগ্গেন গেননা মিহুন বড়তি মিহুন রুগে তিবে মাই মিহুন নকুরামবি আ মুঞ্জিহেনে না জানাজা করেন জানাজা করেন কি বেগে মুসলিম কাবাতি মুমিন কাবাতি আদি এনা মুসলিম গবরস্থান গবড় বেসলেবে মুসলিম গবরস্থান গবড় বেসলেবে না এনা কি কুফর মারাকুম মারওয়া মিহেন নু এই একামকে সব কুফরেন নু আনে না একামকু বড় বড় ফাফায়ে সববকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইনসান দেবা ফা কুরআনে কি বড় বড় আমানাতেন এই আমানাত আমানাত চিরবা জিহেনে emanat dubbala fi khiyana tarbiya ga zabana divan allah naraka ga unho ke so san nongena denjani diya মারুকে দিয়া দেন জেহানি দিয়া ওরা বুড়া দিয়া এঙ্গে ওরা বুড়া দিয়া এ একেতরে 40 চামাল জেহেন মড় বড় হচ্ছে কাবা এই দান্ডিপুরি এখন জাহাম এখন মারা আলা ফিয়া এন কাণ্ডি এখন জাহাম মারা আলা ফিয়া কি সসি ফান জেহেন জানুম ফিদাও মকি হারাম কামে জানুম ফিদাও মকি হারাম কামে এই এভস দালিলেন নিং হুদ্দা কোফায়ং আদি এবস ইলমের ইকোসনে হুদ্দা করা বাবে দেন বাই মি মি ফালাস্তিন গমা সদাগা হেম বুন বুনে ফোতাকাস দালিল তকুন দালিল কুরআনি হারাম কামে কামা এ সাবাকি রাসূলুল্লাহ ইদ্দুয়া ইফহার গহান গুরামা একা ইফহার হান গুরামা একা আমির মিহা মি এমি হেম বুনানি আমির মিহা বুনে ফিয়া হান গুরামা গ আমির মিহা হুদ্দা দিফিয়া হুদ্দা একা মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরবিক লশকারে হান গুরামা একা এ লশকার গ আমির কায়েদ সাহাবিয়ে ege tenem mi hunna amru kuri alifanga de kare ganda hunu kollam ven alifanga de alifanga la fumma ala amiruge amira kiyaman terimu ege tenen sahabin kiyaman teriyan noy rasulullah swalla hanga as dennei dennevi ma rasul hadis ro alifanga de tiba fumma ali nama duwa hak was alifana kunnu nu kutu mahana kina raka kun min jenno ye den ane mi hun dalil den genna ni mi qadisiya hangurama ya ga rustuma kuri hangurama ya ga sahabiya ku fumma ali etu ettahu ge teriya fumma ali hunde hunde buri kolli হোনে পুরি কলি এই আস্তা কেন দে কুরিয়া গা মুসলিম তিবি আস্তা হুগা এমি হন তিবি রুস্তমিনি লস্কর গোয়াং আস এত্তা কেতা দেন আস্তা কে কুরিয়া কান্নু দে মি এত্তা কাদিমালা কান্নু দে আস্তা কে কুরিয়া কা দেন এতা সাহাবী বে কালে কুবার ফিকুর কলি কি না বাই হাদানে ফিকুর কফা এ কালে ফানু হিতাং এরি এগে এতে গে হোনে পুরি কল্লা পুরি কল্লা ফে দুবা গা না দুবা গা না এ হুরিয়া এত্তা কে গে ফাতুন দানে ettahuga teriya fummalu hamar iti kosi kunin buddin eba gabulu kure etana fummala fi hama salamatun bas ade vidane ka maru gasu ekashi gen ve ei etabbaur maqamen eba hari maru ekashi gen ba ekama ko hama ihtimal eba gena salamatun ade vidane kam adi ena ayves salamat fummala honde buri kol emi hun dalil lagani eta nga hama ei sida maru waleke hama enge hore fummali ema ei hudda emi bae bale eta nga ka ku bunani ena hama sida maru walaka re fummali এই হামা ইহতিমালে বেগে না হাও আদি মারেন মসবে আই মারু সিদা হাম মারু ওয়ানকং ইয়াগিন বার হাম মারু ওয়ানে নহে তা কি বেগে মারু নুয়াম দি এম এক বতকেস দালিল নং এ জানম ফিদাউ এ জানম ফিদাইন নু ওয়েন চাফারং গে তেরাকা বং বান্দে গেন মুসলিম এ গহারি গান্ড দু বেন নু লেয়েন এই রাজি বেগে বাগো তা কিল মেরিং এ জানম ফিদাউ মা কি মানা কা রে নু দেন নু কুরা বা শেহওয়াল বানে বে বরব বরগ দে কামা বেগো তো রদ্দু দে বে এক গতকব বে সু দেন ওয়ান জানম ফিদাউ এ ফালাস্তিন গবে আমি কাং কুরাতি বাই আমি হুদ্দা কপতি আহ এ গদক নয়তি পড়তি ফুননা বুসিল মেরিং এ সাউদি গেস ফতোয়া কি হুদ্দা নওয়ানে আ হারা হারা দেন ফার গো দান মিশ্র গে ফতোয়া নে রে ফা হুদ্দা কাম মিশ্র মতি দো আ এ দেন ওয়া কে কি এমি হুম এ ইসরায়েল মি হুদ্দা কান্না রুলিং এই মিশ্র মেহমার রুলে না ইসরায়েল এই মিশ্র বাই বেসে মেহং হি ফি ইয়া এন মিশ্র বেস আরা আগে গেন আদু বেনুলে ਉਹ ਮੀਂਹ ਅੱਗੇ ਪੁਰਾਣ ਮੀਂਹ ਅੱਗੇ ਦਿਫਾ ਉਹ ਲੂੰਗੇ ਹਮੇ ਕਹਿੰਦਾ ਅੱਲਾਹ ਕਾ ਰਸੂਲ ਹੈ ਖਾਸਾ ਅਹਿਮ ਮੀਂਹ ਅੱਗੇ ਦਿਫਾ ਉਹ ਮੀਂਹ ਅੱਗੇ ਪੁਰਾਣ ਦੁਬੈ ਨੂੰ ਲੈ ਰਸੂਲੁੱਲਾਹ ਸੱਲੱਲਾਹੁ ਅਲੈਹਿ ਵਸੱਲਮ ਖਾਸਾ ਉਹ ਦੁਆ ਗੁਰਾਮ ਅੱਗੇ ਦੁਆ ਕਰ ਗਿਨ ਅਸਾਬ ਕਨ ਕਲੀਫਾਨ ਦਿਫਾ ਉਹ ਮੈਂ ਦਿੱਕ ਲੈ ਮੈਂ ਇਹ ਕਲੀਗ ਫਾਨ ਖਾਸਾ ਰਸੂਲੁੱਲਾਹ ਸੱਲੱਲਾਹੁ ਅਲੈਹਿ ਵਸੱਲਮ ਖਾਸਾ ਕਮ ਇਲਮ ਰਿ ਵਿਦਾਲ ਫਾਨ ਇਹ ਅੱਲਾਹ ਕਾ ਰਸੂਲ ਦਿਫਾ ਕਰ ਅਮਮੰਗ ਮੱਚ ਵਾਜ ਅਮਮੰਗ ਮੱਚ ਵਾਜ ಅದೇ ಕಲೆಗೆ ಫಾನಂ ಮಿಯಕ ಹುತುರು ಎಚ್ಚೆ ಬುನಫಿ ಕಮು ಗವಾನ ಮುಳಿ ಉಮ್ಮತುಗೆ ಎಮ್ಮೆಂ ಎತಿ ದಿಫಾ ಕುರಂಚಿ ಹೇನೆ ಮಿ ಜಮಾನು ಗಸ ಮಿಹಾರು ಗಸ ಮಿಹಾರು ಗಸ ಕಾಫರುಂ ಕಲೆ ಕಲೆಗೆ ಫಾನಂ ಹುತುರು ಎಚ್ಚೆ ಬುನಫಿ ಮುಳಿ ಉಮ್ಮತುಗೆ ಹುರಿಯ ಮೆಂ ಎತಿ ದಿಫಾ ಕುರಂ ವಾಜಿಬ ಹಮ ಎ ದುವಸ್ ವರ್ಗ ಹುರಿಯ ಅಸ್ಸಾಬೆ ಕನ್ನು ಸ ಅಲ್ಲಾಹು ನಿ ವಾಜಿಬ ಕುರಬ ಫೆ ಕಲೆಗೆ ಫಾನುಗೆ ನಫ್ಸು ದಿಫಾ ಕುರ್ಮಾ لا يسرق السارق حين يسرق وهو مؤمن انا وكما ان القران وكان قران دو مؤمن كبه وره مرادك ايه ಅದಕ್ಕೆ ಬಹರ ಬೈರ್ ರಿವಾಯತ್ತಂಗ ಬೈರ್ ರಿವಾಯತ್ತ ದೊಯ್ಫು ಯಾ ಸಾರ ಕನಾಯ್ ಫರಾತ್ ಈಗ ಇರ್ ರಿವಾಯ್ ಹಮ ಗಾಮಸ್ ದೊಯ್ಫ್ ದೆಂಗ್ ಇರ್ ರಿವಾಯ್ ಬೆಂಗೆ ಹಸನ್ ಕೊಫ್ಫ ಇಲ್ಮರಿಯ ಹಸನ್ ಕೊಫ್ಫ ಕನಾಯ್ ಫರಾತ್ ಮೀ ಹುನ್ನ ಅಜುರು ಕೊಡುವೆ ಬಾಕ ಇಮಾಮಿಯ ದೆಂಗ್ ಕೊಮ್ಮೆ ಗೊತ್ತೆ ಬಸ್ ಇಮಾಮಿಯ ದಿಮಾ ಅಲತ್ತಿ ಬೇ ಮೀ ಹುನ್ ಎ ಮುರಾದ ಕಿ ಸಕುಗೆ ದೆ ಫರಾತ್ ಕುರೆ ಎಮ್ಮೆ ಇಸ್ವೆಗೆ ಮನೆ ಕನಾಯ್ ಫರಾಯ್ ದೆಂಗ್ ಇಮಾಮಿಯ ದಿಮಾ ಅಲುಗೆ ತಿ ಬೇ ಮೀ ಹುನ್ನ ಅಜುರು ಕೊಡು ಐ ಎಮ್ ಎತಾ ತಿ ಬೇ ಜಹೇನಿಯ ಕಮ ಶರ್ತ್ ಕುರೆ ಹಮ ವಾನಿ ইমাম ইহাদি মালুগো তিবেন জিহেন শর্ত ফুরহাম বাবা মিহ শর্ত ফুরহাম নো আমি কোরা আগেন ওয়ান ইমাম ইহাদি মালাক এই হাদিস উল কোরবানি লিয়ালিনি মিনকুম উলুল আহলাম তন্দর দন্না রাঙ্গাল মিহু ইউলাফা দন্না আগি মিহু আরাহে তিম কালিফানা দি মালা এ বহি ইমাম ইহাদি মালা আরান জিহেন দন্না মিহু এ ইমাম ইহা কুশক কোরা বনি মাতি ইসলাহ কোদে আরুগে মিহু আরান জিহেনি আদি ইমাম ইহা গুরওয়ান নো বাই হকে জেলা দেবে ফেম বারুগে মিহু ইমাম ইহাদি মা আরান জিহেনি ane oho mihar kuri safuga e bahuri furajjiya den oho furajjiya dan jihan tay farat mihar kuri safuga emme sawabodi kuri ne henne bakine anga fa medum hadan jihe medum faranji ani hada de misal ka e furaris masene de medum faranji ani hada subhanakallahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk